খেলা, ধূসরে মন রঙিন হলো তোর মনে মিশে বেলা, দু চোখে নেশা হারিয়েছি দিশায় বুক চাঁদ পাবে আঙুল তোকে ছোবে। Shorty.